السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا، ما كنت تدري ما الكتاب ولا الإيمان، ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا، وإنك لتهدي إلى صراط مستقيم. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরেণ্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা, যার হুকুমে রাত দিন, যার হুকুমে মৌসুমের পরিবর্তন, যার হুকুমে আমাদের সামনে আসতে চলেছে একটি মহান মাস রমজান। এই শাবান মাস, এই শাবান মাস সম্পর্কেও অনেক মানুষ উদাসীন, যারা জানে না যে এই শাবান মাসে কি করতে হয়। অধিকাংশ দিনগুলিতে রোজা রাখতে হয়, বাকি 15ই শাবান বিশেষ করে পালন করা এটা বিদাত। যদিও মুসলমানদের অনেকেই এই দিনটাকে শবে বরাত মনে করে বা ভাগ্য রজনী মনে করে পালন করে থাকে, অথচ তা হচ্ছে নকল শবে কদরের ডুপ্লিকেট। আর এই দিন, এই দিনে রোজা রাখা, এই রাতে বিশেষ কোনো নামাজ পড়া, এগুলি সব বিদাত। আমাদের আলোচ্য বিষয় তা নয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হল কোরআন নিয়ে, যে আগামী রমজান আসছে, কোরআনের মাস। সেই মাসে যা করি প্রধান তো হচ্ছে রোজা, কিন্তু ইবাদতের মধ্যে প্রধান হল এই রমজান মাসে কোরআন পাঠ করা। যারা অন্যান্য কাজ করেন তারা সেই কাজ, যেমন হাদিস বর্ণনা করেন, হাদিসের আলোচনা করেন, তারা সেই সব বাদ দিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে সেটাই বেশি ফজিলতপূর্ণ এই রমজান মাসে। আমরা আজকে আলোচনা করব কোরআন নিয়ে, কোরআনের গুরুত্ব নিয়ে, কোরআন পড়ার গুরুত্ব নিয়ে। যেহেতু কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটা মুজিজা, একটা এমন মুজিজা যে এই মুজিজা দিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছিলেন মানুষকে, নিয়ে এসো এরকম একটা বাণী, মানুষ পারেনি। এই কোরআন পৃথিবীর বুকে এসেছে মানুষকে হক পথ বাতলে দেওয়ার জন্য, মানুষকে মানব জীবনে সঠিকভাবে, সঠিক রূপে শান্তির সাথে বাস করার জন্য, তাদেরকে সঠিক দিক নির্দেশনা করার জন্য, যাতে করে পৃথিবীতে শান্তি পেয়ে পরকালে শান্তির বাস, ইচ্ছা সুখের রাজ্য জানতে পারে। এই কোরআনকে বিভিন্ন রকম গুণ দিয়ে, বিভিন্ন গুণ দিয়ে গুণান্বিত করেছেন, বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনকে রূহ বলেছেন, যে রূহ, রূহ মানে হচ্ছে জীবন, রূহ মানে হচ্ছে আত্মা, এই কোরআন হচ্ছে মানুষের মানব জীবনের আত্মা, এই কোরআন হচ্ছে সমাজ জীবনের আত্মা, এই কোরআন সর্বরকম নীতি রাজনীতি থেকে নিয়ে আপনার বিছানা থেকে নিয়ে রাজার সেই রাজসিংহাসন পর্যন্ত যত রকমের নীতি আছে সব নীতি আছে এই কোরআনে। এই কোরআন হচ্ছে জীবনের আত্মা রুহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা ওহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা, আমি এই রূপেই তোমার প্রতি ওহি করেছি, রুহাম মিন আমরিনা আমার নির্দেশের রুহ, এই রুহ তোমাকে দান করেছি। মা কুনতা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান, তুমি জানতে না কিতাব কি ঈমান কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না যে কোরআন কি আর ঈমান কি, আল্লাহ তাআলা শিখিয়েছেন বলে তিনি জেনেছেন। ওয়ালাকিন জালনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, কিন্তু আমি কোরআনকে করেছি নূর, কোরআনকে আমি নূর বানিয়েছি। নূর মানে কি? জ্যোতি। নূর মানে আলো। এই যে আমরা বসে আছি, সুইচগুলো অফ করে দেন অন্ধকার হয়ে যাবে, এমন অন্ধকার হবে রাত্রিবেলা হলে পরে কেউ কাউকে দেখতেও পাবো না, নিজের হাতও দেখতে পাবো না, কিন্তু আলো আছে বলে আমরা পথ দেখতে পাই, আর না হয় পথে হোঁচট খাবো, কোথাও ধাক্কা মারবো, কোথাও উল্টে পড়ে যাব, কিন্তু আলো থাকলে পরে তার সম্ভাবনা নেই। কোরআন হচ্ছে আমাদের চলার পথে আলো, কোরআন হচ্ছে আমাদের জীবনের পথে আলো। ওয়ালাকিন জালনাহু নূরা, আমি কোরআনকে নূর বানিয়েছি, আলো বানিয়েছি, জ্যোতি বানিয়েছি, কি হবে? নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি যাকে ইচ্ছা আমার বান্দাগণের মধ্যে তাদেরকে পথ প্রদর্শন করব। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা হলে সবাই কিন্তু কোরআন দিয়ে আলো পাবে না, সবারই কাছে টর্চ থাকলে আলো হবে না, মানে কোরআন থাকলেই আলো হবে না, অথবা কোরআন এলে যে সে আলো পাবে তা নয়। সূর্যের আলো সবারই জন্য, তাই না? কিন্তু যদি চোখ বুঝে ঘুমিয়ে থাকেন, সারাদিন ঘুমিয়ে থাকেন, তা আলো কি লাভ আপনার? আমরা যদি না জাগি মাগো কেমনে সকাল হবে? সকাল হবে আপনি যদি জাগে না জাগেন সকালবেলাতে, আপনার জাগার আপনার সকালের কোনো লাভ নেই, আপনার সূর্যের আলোর কোনো কাজ নেই, কোন উপকৃত কোন প্রকার উপকৃত হবেন না, যেহেতু আপনি চোখ মিলে তাকান না, সকালে ওঠেন না, ঘুম ছেড়ে ওঠেন না। তাহলে আলো কার জন্য লাভ উপকারী হবে? যে চোখ মিলে তাকাবে। কোরআন এলেই আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, তাই না? সন্দেহ আছে? হুদাল লিল মুত্তাকিন, এখানে বলা হয়েছে মুত্তাকিদের জন্য হিদায়াত, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হিদায়াত, তার মানে যারা চোখ খুলে দেখে চক্ষুষ্মান তাদের জন্য আলো উপকারী, আর যারা চোখ খুলে দেখে না তাদের জন্য উপকারী নয়, তাদের আলো কোনো লাভ নেই। অন্ধ অন্ধের দিন রাত্রি সমান, তো যে অন্ধ সে আলো নিয়ে কি করবে? তাকে আলো উপকারী করতে পারে না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে আমি যার জন্য ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে আলো দান করব এই কোরআন দিয়ে। ওয়ালাকিন জালনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি একে নূর বানিয়েছি, আলো বানিয়েছি, আমার যাকে ইচ্ছা আমার বান্দাগণের মধ্যে তাকেই আমি আলো দান করব, রাস্তা পথ নির্দেশনা করব। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, হে নবী, আর তুমি মানুষকে সিরাতে মুস্তাকিম সরল পথের দিকে পথ নির্দেশনা করে থাকো, পথে পথ নির্দেশনা করে থাকো, তুমি পথ দেখাও, তুমি পথে পৌঁছে দিকে পৌঁছে দেয় আমি। এ হল কথা কি বললাম, সুরা সুরা 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে কোরআন হচ্ছে আত্মা, কোরআন হচ্ছে জীবন। চলুন, এই এই আয়াতেই আবার নূরও বলা হয়েছে, অন্য আয়াতে আল্লাহ তাআলা কোরআনকে নূর বলছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন ইয়াহদি বিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম وَيُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِهِ وَيَهْدِيهِمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। তোমাদের কাছে এসেছে নূর, এবং কিতাবে মুবিন। জালালাইনে বলা হয়েছে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ওরা প্রমাণ পেয়েছে যে আল্লাহ নবী মুহাম্মদ নূর থেকে সৃষ্টি। এখানে আল্লাহ কি বলেছেন? মুহাম্মদ নূর থেকে সৃষ্টি। আল্লাহ বলছেন তোমাদের কাছে এসেছে নূর, তো নূর ও কিতাব ও মুবিন, কোরআন এসেছে, নবী এসেছে এবং কোরআন এসেছে। যদি নূর থেকে মুহাম্মদ উদ্দেশ্য হয়, আর তার মানে হলো মুহাম্মদের আলো, তার মানে হলো মুহাম্মদের নবুয়াতের আলো, এ নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর থেকে সৃষ্টি। কিন্তু এখানে আসল উদ্দেশ্য হলো নূর আর কিতাব একই জিনিস, মানে কিতাব কোরআনকে দুটো ভাষায় ব্যক্ত করা হয়েছে। এক হলো কি কোরআন হচ্ছে নূর, আর এক হচ্ছে কোরআন হচ্ছে কিতাব মুবিন, স্পষ্ট কিতাব, স্পষ্ট গ্রন্থ। আল্লাহ তাআলা এখানেও কিতাবকে নূর বলেছেন। আর তার প্রমাণ হচ্ছে দেখেন পরবর্তীতে জমির আছে, জমির মানে কি সর্বনাম, যেটা প্রোনাউন বলা হয়, এক শব্দ একক এক বচন এসেছে। যদি যদি মুহাম্মদ এবং কিতাব দুটো হতো পরবর্তীতে কি আসতো? তাহলে দ্বিবচন শব্দ আসতো, কিন্তু দ্বিবচন শব্দ আসেনি। কে এসছে? ইয়াহদি বিহিল্লা, বিহিমা নয়, বিহিমা হলে তাহলে বুঝতাম যে নূর মানে মুহাম্মদ আর কিতাব মুবিন মানে কোরআন। বিহিমা আল্লাহ বলেননি, কি বলেছেন? বিহি এক, আর বিহি মানে কি? বিহি হচ্ছে নূর এবং কিতাব মুবিন হচ্ছে কোরআন কারিম। ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ তাআলা এর মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে হেদায়েত করেন, পথ দেখান কাদেরকে? যে যে ব্যক্তি বা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, সন্তুষ্টির অনুসরণ করে। সুবুলাস সালাম, শান্তির পথ দেখান। পৃথিবীতে অশান্তিতে ভরে গেছে, একদম পরিপূর্ণ পৃথিবী, চারিদিকে অশান্তি, ঘর থেকে নিয়ে আপনার সারা দেশে, সারা বিশ্বে অশান্তি আর অশান্তি। আল্লাহ তাআলা বলছেন যদি কোরআন তোমরা মানতে, কোরআনকে সঠিক রূপে মানতে। অনেকে তো কোরআন মেনেই অশান্তি সৃষ্টি করে, তাই না? ওদেরকে যদি বলতে যাওয়া হয় যে তোমরা অশান্তি সৃষ্টি করো না, তো ওরা বলে কি যে না, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো শান্তি সৃষ্টি করছি। কোরআন বোঝা নিয়ে সমস্যা, সবাই তো একরকম কোরআন বোঝে না, কেউ অল্প বোঝে, কেউ ঠিক বোঝে, তো কেউ বেশি বোঝে। আর যারা বেশি বোঝে তাদেরকে নিয়ে বেশি মুশকিল, তাই না? বেশি বোঝাটা বড় ভারী সমস্যা। আল্লাহ তাআলা সুবুল আসসালাম, শান্তির যত রকমের রাস্তা আছে সমস্ত রকমের রাস্তা আল্লাহ প্রদর্শন করে থাকেন এই কোরআন দিয়ে। ওয়ায়ুখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আর আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখান, নূর দিয়ে নূরের দিকে পথ দেখান। এই নূর কোরআন, আর এই কোরআন থেকে, কোরআন দ্বারাতে, কোরআনের দ্বারাতে আল্লাহ তাআলা অন্ধকার থেকে নূরে পথ দেখান। বিইজনিহি, তার অনুমতি ক্রমে। ওয়াইয়াহদিহিম, এবং তাদেরকে পথ দেখান। ইলা সিরাতিম মুস্তাকিম, সরল পথ। আমরা যে প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ দেখাও, টেরা বেঁকা না, আঁকা বাঁকা না, ডাইনে বামের পথ না, সোজা পথ। আর সেটা হচ্ছে কোরআন ও সহি সুন্নার পথ, ইসলামের পথ, যে পথে তোমার নবীগণ, তোমার সালেহীনগণ, তোমার আউলিয়াগণ, সোহাদাগণ চলে গেছেন। সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি ইনআম দিয়েছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তাদের পথ। এই পথ, এই পথের দিকে কোরআন হিদায়াত করে, এই পথের দিকে কোরআন পথ নির্দেশনা করে। এটা হচ্ছে সূরা মায়েদার 15-16 নম্বর আয়াতের কথা বললাম। আল্লাহ তাআলা এই কোরআনকে বলেছেন যে এই কোরআন সর্বশ্রেষ্ঠ রাস্তার দিকে পথ নির্দেশনা করে। ঘুরে ফিরে একই কথা, কিন্তু বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনকে বৈশিষ্ট্য দান করেছেন, বর্ণনা করেছেন কোরআনে। সেই হিসাবে আমরা আলোচনা করে নিচ্ছি যাতে কোরআনের গুরুত্বটা বুঝতে পারি। আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন, নিশ্চয়ই এই কোরআন পথ দেখায় সেই দিকে যেটা হচ্ছে সব থেকে মজবুত। তুমি যদি বলো যে পৃথিবীর বুকে বহু রকমের পথ নির্দেশনা আছে, পৃথিবীর বুকে তাওরাত আছে, পৃথিবীর বুকে ইঞ্জিল আছে, পৃথিবীর বুকে অন্যান্য ধর্মগ্রন্থ আছে, ছিল, সেগুলো কি অবিকৃত আছে? সেগুলো অবিকৃত নেই, কিন্তু এ কোরআন এসেছে সর্বশেষে, এটা অবিকৃত আছে এবং কেয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। এতে পরিবর্তন, পরিবর্তন সংযোজন কোনো প্রকারেই সম্ভব নয়। এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ দেখায়। এই জন্য আমরা দেখবেন হুজুররা সব প্রত্যেক খুতবার আগেই বলে থাকে যে আম্মা বাদু ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ, সব থেকে শ্রেষ্ঠ কথা যত রকম দুনিয়াতে বাণী আছে, আপনি যারই বাণী দাবি করেন, যত বড় মহান হন, যত বড় মহান নেতা, যত বড় মহান ধর্মগুরু যেই ভাই যাই বলুন না কেন, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে তাই না, সেই তার বাণী থেকেও শ্রেষ্ঠ বাণী হচ্ছে কোরআনের বাণী। এ হচ্ছে কোরআনের বাণী। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা, সুসংবাদ দেয় কোরআন মুমিনদেরকে, সুসংবাদ দেয় যারা নেক আমল করে, কিসের সুসংবাদ দেয়, যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। কোরআন পড়ো, মহা পুরস্কার আছে, কোরআন ছাড়ো, মহা তিরস্কার আছে। আপনাদের ঘরে কোরআন আছে না নেই? প্রত্যেকের ঘরে আছে, কোন কোন ঘরে পাবেন না কোরআন, সেখানে উপন্যাস পাবেন, সেখানে অর্থনৈতিক বই পাবেন, ইতিহাস পাবেন, বিজ্ঞান পাবেন, অনেক কিছু পাবেন, কোরআন নেই। আর কোন কোন ঘরে যদি আরবি কোরআন আছে তো বাংলা কোরআন নেই, কেন না, কোরআন বোঝার জন্য আসেনি, মাঝে মাঝে পড়তে হয় হুজুর, কেউ মারা গেলে তখন কোরআন খুলে পড়ে, কেউ মারা গেলে, আর হুজুররা মসজিদে বসে কোরআন থেকে তাবিজ লিখে। তো আপনি কখন কোরআন পড়েন, যে হুজুর কোরআন আপনি যান বাড়িতে, লোক আপনার বাড়ির কোরআন, হ্যাঁ আছে, ও কোরআন মানে না বড় চিজ, কোরআন বলবে না আবার কি বলবে, বড় চিজ তাই না, তোমার কোরআন নাম নেবে না, যেমন অনেক মহিলা আছে না স্বামীর নাম নেয় না, তেমনি কোরআনের নাম নেয় না, উরে বাবারে বড় চিজ, হ্যাঁ আছে, তো নিয়ে আসুন তো, ওই উঁচু তাক থেকে পেরে নিয়ে হবে, কাপড়ে জড়ানো আছে, সেই কাপড়ে ধুলোও লেগে আছে অনেক, ঝেড়ে ঝুড়ে ঝেড়ে ঝুড়ে খুলে বলছেন হুজুর কোরআন নেন, কি ব্যাপার এত ধুলো কেন, ওরে একদিন পড়া হয়নি তো, কেন পড়েন না, নিয়মিত কোরআন পড়েন না, কোরআন আর কে পড়ে, এখানে মুরব্বী মানুষ নেই, তার মানে কোরআন কে পড়ে, মুরব্বী, আবার তার চশমা লাগবে, আবার কেউ রমজানে পড়ে তাকে তুলে দেয় আবার রমজান, তাও আবার কি কোরআন, আরবি কোরআন, কোরআন পড়ার কোনো গুরুত্ব নেই, অথচ কোরআন একবার পড়লে একটা, আমরা বলবো পরবর্তীতে ইনশাআল্লাহ বলবো কোরআন তেলাওয়াতের ফজিলত বলবো, যাই হোক আগাম না বলে এখন আল্লাহ তাআলা কি বলছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইস্তামা'আ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এই কোরআন শুধু আমাদের হেদায়াত নয় রে মানব, বরং জিন জাতিরও এই কোরআন হেদায়াত, জিন জাতির জন্য এই কোরআন পথ প্রদর্শনকারী তাই না, জিন বলছে, জিন একদল জিন কোরআন শুনে বলছে, ইন্না সামিনা কোরআন আজাবা, আজীব কোরআন শুনলাম, আশ্চর্যজনক কোরআন শুনলাম, অবাক করে দেয়, হতবাক করে দেয় এমন কোরআন শুনলাম। কাফেরদেরকে এই কোরআন হতবাক করে দিয়ে, জানেন না, জানেন না, এরা কিন্তু জানতো যে কোরআন কিন্তু মুহাম্মদ, অনেকে বলতো কি মুহাম্মদ নিজে লিখছে, তখন বলতো যে মুহাম্মদ বাদশা মিয়া মুহাম্মদকে লেখাপড়া জানতেন, বাদশা আজকে নেই বোধ হয়, আছে বাদশা মিয়া মুহাম্মদ কি লেখাপড়া জানতেন, জানতেন না, অথচ তিনি এত সাহিত্য মণ্ডিত একখানা কিতাব আনয়ন করলেন, যদি বলেন আনয়ন করলেন, আপনি বিশ্বাস না করলে বলবেন আনয়ন করলেন, রচনা করলেন, এটা কি সম্ভব যে একজন নিরক্ষর মানুষ লেখাপড়া জানতেন না, মানে কি নিরক্ষর, যে অক্ষর জ্ঞান যার নেই, অক্ষর চেনে না, সেই লোক এত মুঠা গ্রন্থ কিভাবে লিখতে পারে, কেন কিভাবে লিখলেন, কেন আল্লাহ তাআলা নবীকে নিরক্ষর করেছেন, সর্বশ্রেষ্ঠ, বরং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ মানুষই না, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তাকে কেন নিরক্ষর করলেন আল্লাহ তাআলা, যেহেতু তার উপরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ অবতীর্ণ করব, আর লোকে যাতে না বলে যে সে নিজের হাতে লিখে নিয়েছে তাই না, এই কোরআন এলো মানুষের কাছে অবতীর্ণ হলো, আজীব কেউ এর মতো লিখতে পারে, অবশ্য লেখার চেষ্টাও করেছিল অনেকে তাই না, অনেকে আলফিল ও মালফিল লাহু জানাবুন তাউইল ওয়াস সামাই জাতিল বুরুজ ওয়া নিসাই জাতিল ফুরুজ, অনেকে চেষ্টা করেছিল কিন্তু আলফাল হয় না, ওই যে অনেক মানুষ আছে না যে কবিতা লিখতে গিয়ে কবিতা লিখে লিখে তারপরে ওই যেমন বলেছিলাম একবার যে এক অন্ধ অন্ধের সাথে যাচ্ছে, মানে হাতে হাতে দেখা যাচ্ছে, তো ধাক্কা লেগে গেছে, রাস্তায় দেখা হয়েছে, ধাক্কা লেগে গেছে, তুই কোন হাইবে? তো বলছে ম্যা হো শেখ, এই যে আমাদের সব শেখরা এসেছে, কে কোন হাইবে? বলছে ম্যা শেখ, বলছে তেরে পুটি মে মেঘ, এটা খারাপ কথা, তার মানে তোমার পাছাতে কি মেঘ, মানে কি মেঘ মানে পেরেক, ওই যে দেখেছেন পেরেক, কি বলে এটাকে, মিসমার বলে আরবিতে, আরবি বুঝবেন কিন্তু বাংলা বুঝবেন না, মিসমার, এই যে মিসমার এটা পাতলা জিনিস। বলছে ও তা তুই কোন হাইবে? বলছে আমি চৌধুরী। হ্যাঁ চৌধুরী, বলছে তোর পুটি মে খেজুর গাছ, তো চৌধুরী আর খেজুর গাছ, শেখ মেঘ মিলে গেল কিন্তু চৌধুরী আর খেজুর গাছ মিলল, মিলল না। তখন ও বলছে কি মিলল না বে, মিলল না, বুঝে বে মিলল না, মিলল তোর পুটি তো ফাটলো, তার মানে আমার মেঘ তো পাতলা ছিল আর খেজুর গাছ তো কত মোটা, বুঝলাম ব্যাপারটা, এটা খারাপ কথা। আমি বললাম শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য যে অনেকে কবি হওয়ার চেষ্টা করে, কবি নয় কিন্তু কবি কবি ভাব, কথার চেষ্টা করে মিলাবার কিন্তু মিলাতে পারে না, তো বহু চেষ্টা, বহু আরবের লোক এরকম সামাই জাতিল বুরুজ ওয়ান নিসায়ে জাতিল ফুলুকে হাসবে, আলফিল ও মালফিল্লাহু জানাবুন তাউইল। আর আপনারা তো শুনেছেন, এই কথাও শুনেছেন যে আমাদের বাংলাদেশের এক পীর সাহেবের কাছে কোরআন অবতীর্ণ হয়েছিল, তাই না? বলছে আমার উপরে ওহি হয়, ওহি হয় কি ওহি হয়, তো সেই গ্রামের লোক সব তাঁতি ছিল, তাঁতি বোঝেন, জোলা, জোলা কাকে বলে, যারা কাপড় তাঁত বনে, তাঁত বনে এইভাবে, তাই না, পায়ে হাতে এইভাবে তাঁত বনে আর মেহনত করে খায়, কাম করে খায়। তো পীর সাহেব সেই গ্রামে আর জানেন আদার বনে শিয়াল রাজা, বলছে ভক্তগণ আমার ওপরে কোরআন অবতীর্ণ হয়েছে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, পীরে কামেল জিন্দাবাদ। বলছে হুজুর কি কোরআন কি সুরা শোনান একবার, তো বলছে আসালাং লাং ফাসালাং লাং আবে আয়ে গাবে গায়ে ফাবে থপ থপ ফাবে থপ থপ, সুবহান আল্লাহ, এ তো সেই না তাই না কাল কাউসার কুল হল আহাদের মতো সুরা। আর এরা আরবিও বুঝে না আর বাঙালি হয়ে বাংলাও তত বোঝে না, ভাবলো নিশ্চয়ই কোন আরবি সুরা হবে, কুল হল আহাদের মতো ইন্না আতাইনের মতো ছোট সুরা, কি বললো আসালাং লাং ফাসালাং লাং আবে আয়ে গাবে গায়ে ফাবে থপ থপ ফাবে থপ থপ, হবে কি একটা শুন, হুজুর মানে কি? বলছে এই যে বাবারা তোমরা যে তাঁত বোনো না, আল্লাহ তাআলা তোমাদের এই তাঁত বোনা তোমাদের এই কাজের প্রশংসা করেছেন, এই কাজের প্রশংসা করে বলেছেন আসা লাং লাং ফাসা লাং লাং, মানে এইভাবে তোমরা যে এই দিকটা টানো তখন এটা আসা লাং লাং ফাসা লাং লাং, আর এইদিকে আ তারপরে ফাবে থপ থপ, তোমরা যে সুতোগুলো বসাও না এটা হচ্ছে ফাবে থপ থপ ফাবে থপ থপ, বুঝতে পারলেন? ও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কাজের প্রশংসা করেছেন, নাও পীর সাহেবকে খাবার দাও, দাও পীর সাহেবকে নিয়াজ দাও, দাও পীর সাহেবকে সিজদা করো, দাও পীর সাহেবের বুড়ো আঙ্গুল চষো, দাও পীর সাহেবের গোসল দাও, দাও পীর সাহেবের মাথায় সর্ষে তেল দাও, দাও পীর সাহেবকে সব দাও, জীবন দাও যৌবন দাও সব দাও, বুঝতে পারলেন? এটা কোন জায়গায় হয়, জাহেল যেখানে জাহেল আছে সেখানে সেরকম বলবে, তারা মেনে নেবে কিন্তু শিক্ষিত সমাজের মানবে, হ্যাঁ হ্যাঁ চলবে না, সব জায়গায় সব কথা চলে না, ও সে জানে কোথায় কি কথা চলতে হয় সেটা দেখ। আমরা অন্যদিকে চলে গেলাম, কোরআন রচনা করার বহু লোকে চেষ্টা করেছে সে যুগে কিন্তু পারেনি, চ্যালেঞ্জ ছিল, এই কোরআন ছিল মানুষের জন্য চ্যালেঞ্জ, আর এই কোরআন ছিল আজীব কোরআন, অবাক করে দেয়, এই জিন স্বীকার করেছে যে আজীব কোরআন শুনলাম, ইয়াহদি ইলার রুশদি, এই কোরআন হিদায়তের দিকে পথ দেখায়, ভালোর দিকে পথ দেখায়, আমান্না বিহি, আমরা ইমান এনেছি, কারা ইমান এনেছে, জিন, জিন দল ইমান এনেছে। আর সেই কোরআনের প্রধান যে বাণী, প্রধান যে শিক্ষা মেসেজ সেটা কি, ওয়ালান নুশরিকা বি রাব্বিনা আহাদা, যে আমাদের রবের সঙ্গে কাউকে শরিক করব না, শিরিক পৃথিবীর বুকে সব জায়গায় শরিক চলছে, শিরিক চলছে বিভিন্ন ভাবে শিরিক চলছে, কিন্তু কোরআনের প্রধান বাণী হল যে তোমরা শিরিক করো না, আর ইসলামের প্রধান বাণী হল লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মানে শিরিক করা যাবে না। কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন সিফা, সিফা মানে কি, ভাই একটু একটু দোয়া করবেন, আমি খুব অসুস্থ আছি। তখন আমরা কি বলি? আল্লাহ তোমাকে শিফা দেখ বলি না, শিফা দেখ। শিফা দেখ মানে কি? আরোগ্য দান করুক, রোগ মুক্ত করুক। তার মানে শিফা মানে হলো রোগ মুক্তি, আরোগ্য। কোরআন হচ্ছে আরোগ্য, শিফা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাউ জাআলনাহু কোরআনান আজামিয়ান লাকালু লাউলা ফুসসিলাত আয়াতুহু। যদি আমি কোরআনকে আজমি ভাষায়, আরবি ভাষায় অবতীর্ণ না করে আজমি ভাষায়, মানে অনারবের ভাষায় অবতীর্ণ করতাম, তাহলে বলতো লাউলা ফুসসিলাত আয়াতুহু, এর আয়াতসমূহকে তফসিল সহকারে, বিস্তারিত সহকারে, বিশদভাবে বর্ণনা করা হলো না কেন? তারা বুঝতে পারত না। ওই যেমন আসালাংলাং ফাসালাংলাং, বুঝলেন কিছু? কেউ বুঝবে না, এ তো ভাষাই নয়, কোন ভাষাই নয়। আজামিয়ুন ওয়া আরাবি, তার মানে আরবি আর অনারব। কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা, বলো হে নবী, তুমি বলে দাও হুয়া কোরআন, লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, হুদা। হুদা মানে কি? হেদায়াত। হেদায়াত মানে কি? পথ নির্দেশনা, পথ দেখায়। ওয়া শিফা, শিফা আরোগ্য। শিফা ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকর, অবশ্য যারা বিশ্বাস করবে না তাদের কানে শিশে ঢালা আছে, কান ঢালাই করা আছে, কানে ঢুকবে না। এসব কথা চোরানা শুনে ধর্ম কাহিনী, তাই না? তো আল্লাহ তাআলা এখানে কোরআনকে কি বললেন? শিফা। কোরআন হচ্ছে শিফা। কোরআন শিফা হচ্ছে দুই প্রকার। আমরা অবশ্য পরবর্তীতে আলোচনা আছে যে কোরআন আমরা ত্যাগ করেছি কিভাবে, কোরআন দ্বারা আমরা শিফা নিই না। শিফা হচ্ছে শারীরিক শিফা, আর শিফা হচ্ছে মানসিক বা হার্দিক শিখা শিফা। দুটো রোগেরই ঔষধ হচ্ছে কোরআন। আপনার শরীরের অসুখ ভালো করে, আপনার হৃদয়ের অসুখ ভালো করে। এ হচ্ছে যে আপনার হৃদয়ের রোগ মুক্তি দান করে এই কোরআন। আল্লাহ তাআলা এই কোরআনকে বলেছেন হক। যে হক, হক মানে কি? হক মানে সত্য, হক মানে ন্যায়। যে হক, যে হকের আশেপাশে কোনো বাতিল আসতে পারে না, যে সত্যের আশেপাশে কোনো মিথ্যা আসতে পারে না। কা আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল। হক সহ আমি কোরআন অবতীর্ণ করেছি, আর হক সহ এই কোরআন অবতীর্ণ হয়েছে। সূরা বনি ইসরাইল 105 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, আরে হলো বিজ্ঞানময়, কি বলে, পরাক্রমশালী কিতাব বা প্রিয় কিতাব বা শক্তিশালী কিতাব। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি, যার সামনে থেকে এই কিতাবে কোন রকমের বাতিল আসতে পারে না। ওয়ালা মিন খালফিহি, আর না তার পিছন থেকে। তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা আল্লাহ হাকিম ও হামিদের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, মহাবিজ্ঞানময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ করা হয়েছে। এখানে কি উদ্দেশ্য হলো? যে কিতাব হচ্ছে হক, এতে কোন রকমের অন্যায় নেই, এতে কোন রকমের মিথ্যাচারিতা নেই। এবারে আপনাদের সামনে কিছু কথা বলবো, যে কথা থেকে বুঝতে পারলাম যে এই কোরআন এত গুরুত্বপূর্ণ কোরআন, সেই কোরআন পড়া কেমন। পড়া বলতে দুরকম হতে পারে, এক পড়া হলো পড়া, আর এক পড়া হলো বুঝে পড়া, তাই না? আপনারা জানেন কলম কালি মন লিখে তিনজন, একজন লিখতে পারে না, মন যদি না থাকে লিখতে পারে না। তো আপনি একটা কথা মুখস্থ করেছেন, যারা মোটামুটি বাংলাতে কোরআন শিখে নামাজ পড়ছেন বা নামাজ শিখে নামাজ পড়ছেন, তারা কি বলতে পারবেন আল্লাহ আকবর মানে কি, সুবহান রাব্বিয়াল আলা মানে কি, সামি আল্লাহ লিমান হামিদা মানে কি, আলাম তারা মানে কি, তারপর আলহামদুলিল্লাহ মানে কি বলতে পারবেন? বলতে পারবেন না। তারা পড়েন, তারা নামাজ পড়েন। এখন পড়া হচ্ছে দুই রকম, পড়া আর বুঝে পড়া। আমাদের উদ্দেশ্য হল দুটোই। পড়া পড়লে পরে কোরআন তেলাওয়াতের ফজিলত আছে, যদিও আপনি মানে না বোঝেন। আমাদের অধিকাংশ যারা হাফেজ, যারা আলেম পড়েন না, কেবল হাফেজ হিফজে করেন, তারাবি পড়ান, তারা কি কোরআনের মানে বোঝেন? না, তারা গর গর গর গর গর গর করে পড়িয়ে দেবেন। দশ দিনের ভিতরে কোরআন খতম, দশ দিন কি, যদি এমনি পড়েন যে দিনে রাতে পড়েন তো তিন দিনে কোরআন খতম, বরং একদিনেই কোরআন খতম হয়ে যাবে। ছবি না পাঠ হয় না, হয় না ছবি না পাঠ করা বিদাত না জায়েজ, ওটা আলাদা কথা বিদাত। কিন্তু হাফিজ গরগর গরগর করে পড়ে দেবে তার মানে কিন্তু বলতে পারবে না, এটাও এক পড়া। এ স্বভাব আছে না নেই? আছে। আমরা বলছি না যে বেকার, আমরা বলছি না যে এরকম হিফজ করা বেকার, আমরা বলছি যে বরং এটা ভালো, কিন্তু তার থেকেও ভালো হল পড়া এবং বোঝা। কারণ কোরআন তাদবির করার জন্য, তাদাব্বুর করার জন্য, কোরআন তাদাব্বুর করার জন্য, বুঝে পড়ার জন্য, সেখান থেকে উপদেশ নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য, হালাল হারাম বোঝার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। তো শুধু তোতা পাখির মতো গরগর করে পড়ে কোনো লাভ, কোনো লাভ নেই, শুধু সওয়াব আছে, আল্লাহর কাছে সওয়াব পাবেন। আর কি সওয়াব আছে আমরা ইনশাআল্লাহ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে তার উপরে প্রশান্তি অবতীর্ণ হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত অবতীর্ণ হবে, আল্লাহ তালার ফেরিস্তা, কোরআন যদি পঠন পাঠন করা হয় ফেরিস্তা এসে ঘিরে ফেলবেন, আর আল্লাহ তালা তাদের কথা, যারা কোরআন পঠন পাঠন করে তাদের কথা তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে আলোচনা করবেন। আল্লাহ আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, যদি কোন সম্প্রদায় আল্লাহর ঘরসমূহের মধ্যে কোন ঘরে, তার মানে কি মসজিদে, জমা হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়াতাদারাসুনাহু বাইনাহুম, আপোষে পঠন পাঠন করে, তার মানে কি শিক্ষা দেয়, আর তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কোন ব্যক্তি যে কোরআন শিখেছে এবং শিক্ষা দেয়, পঠন পাঠন করে। আর এখানেই দেখেন মানে বোঝার কথা আছে, মানে না বুঝলে কোন মানে বুঝতেই পারছেন। আপনারা শুনেছেন, বারবার শুনেছেন, কবরের আজাব কবরের প্রশ্ন হবে না? হবে না। মারা যাওয়ার পরেই প্রথম প্রশ্নের সম্মুখীন হতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। সেই পরীক্ষায় পাশ না করতে পারলে কারণ জিজ্ঞাসা করা হবে, যে পরীক্ষায় পাশ করলে না কেন? তিনটে প্রশ্নের এত সহজ উত্তর দুনিয়াতে বললে গরগর করে মুসলমান অমুসলমান কাফেরও বলতে পারবে, মুনাফিকও বলতে পারবে, কিন্তু কবরে গিয়ে বলতে পারবে না। কারণ জিজ্ঞাসা করবে, তখন সে বলবে হা হা লা আদরি, মানুষ যা বলতো তাই বলতাম, এখন আমার মনে আসছে না। তখন ফেরেশতা কি বলবেন? মা তালাইতা ও মা দারাইতা, তুমি তেলাওয়াত করনি, পঠন পাঠন করনি, আর শোনাওনি, জেনেও নাওনি। পক্ষান্তরে মোমেন কি বলবে? হ্যাঁ, তুমি প্রশ্নের উত্তর বলে দিলে, তুমি কি করে জানলে, কি করে জানলে? তখন বলবে না যে হুজুররা বলতো, লোকেরা বলতো, তাই কি বলবে জানেন? উত্তরে বলবে কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়েছি। শুনে নেন ভাইরা, যারা কোরআন শিখতে কোরআন পড়তে পারেন না, বলবেন কবরে এরকম কারাতু কিতাব আল্লাহ। আর তারাও শুনে নেন যারা কোরআনের মানে বোঝেন না, বলবেন যে তারা মুমিন বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তাতে যা ছিল তা বিশ্বাস করেছি, তাই আজকে আমি উত্তর দিতে পারলাম। তাহলে পড়া এবং বুঝে পড়ার মাঝে পার্থক্য বুঝতে পারছেন? পড়া এবং বুঝে পড়ার মাঝে বিশাল পার্থক্য আছে। বুঝে কোরআন পড়তে হবে, আসলে বুঝে পড়ার জন্যই কোরআন অবতীর্ণ হয়েছে। এখন যদি আপনি কোন মসজিদে এইভাবে তেলাওয়াত করেন, পঠন পাঠন করেন কোরআনের, তাহলে কি হবে? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে প্রশান্তি অবতীর্ণ হবে, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, তাদেরকে রহমত ঢেকে নেবে, রহমত ছেয়ে নেবে, ওয়াহাফাত হুমুল মালাইকা, আর ফেরিস্তারা ঘিরে নেবেন, ওয়া যাকারা হুমুল্লাহু ফি মান ইনদাহ, আর আল্লাহ তাআলা এদের কথা নিকটবর্তী ফেরেশতাদের কাছে আলোচনা করবেন। আল্লাহ আকবার। কারা? যারা কোরআন পঠন পাঠন করছে। অন্য এক হাদিসে বারা ইবনে হাজেব থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাজুলুন ইয়াকরা ও সুরাত আল কাহফ, সুরাত আল কাহফ পড়ছিল। আজকে জুমার দিন সুরাতে সুরা কাহফ সুরা পড়তে হয় তাই না? সুরা কাহফ জুমার দিনে পড়তে হয়। কখন? জুমার নামাজ পড়তে এসে তখন? না না না না, জুমার নামাজ পড়তে এসে আপনি নামাজ পড়েন, জুমার আগে কি পড়তে হয়? নামাজ পড়তে হয় করাকাত। বাচ্চা মিয়া করাকাত নামাজ পড়তে জুমার আগে? আহ, নির্ধারিত নেই, অনির্ধারিত পড়েন। প্রথমে তাহিয়াতুল মসজিদ দুরাকাত, তারপরে পড়ে যান দুরাকাত দুরাকাত দুরাকাত, নয় যে চার রাকাত পরে বসে গেলাম বাস। তারপরে জুমার দিনে খোদবা যখন শুরু হয়, খোদবা চলাকালে পানি খাওয়া যাবে? আজকাল মাশাআল্লাহ পানি যেখানে সেখানে পানি, সৌদি আরবে মসজিদের ভেতরেও পানি, আগে পানি পিছের পানি তাই না? দাঁয়ে পানি বামে পানি, খোদবা হল চার পানি খাচ্ছে, কি ব্যাপার? পানি খাওয়া যাবে? বাদশাহ মিয়া কি কন? বাদশাহ আমাদের মুফতি, হ্যাঁ বলেন, খোদবা চলছে পানি খাওয়া যাবে? কেন কেন পানি খাওয়া যাবে না? কথা বলা যাবে? যাবে না। তো বলেন হুজুর এটা তো নামাজ নয়, এদিকে এদিকে ঘোরা যাবে? ঘোরা যাবে না? যাবে না, ঘোরা যাবে তো? তো নামাজের মতো যদি হতো তাহলে তো ঘোরা যেত না, তাহলে বোঝা গেল পানিও খাওয়া যাবে, নামাজে পানি খাওয়া যায় না। কিন্তু না, যদি আপনি জুমার খোদবা শুনছেন সেই সময় যদি আপনি আপনার কার্পেটের ওই যে ফুলের উপরে দাগ দিচ্ছেন এইভাবে, এখানে তো মাশাআল্লাহ এমন কার্পেট যে ফুল দেখতে অবাক লাগবে, আমি এরকম মাখতে পারি নাকি দেখি, ফুলের উপরে ফুল দাগ দিচ্ছেন ওই যে, এটা করা যাবে? খোদবা চলছে, যাবে না। যে কেন যাবে না? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাসাল হাসা ফাকাদ লাগা, খোদবা চলাকালে যে ব্যক্তি কাঁকর স্পর্শ করবে, এখানে কাঁকর স্পর্শ করার কথা কেন বলা হলো হুজুর কার্পেটের মসজিদে? কাঁকর কথা পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসটা বলেছিলেন তখন কার্পেট বিছানো ছিল না, তখন কি ছিল? কাঁকর বিছানো ছিল। খোদবা শুনতে শুনতে যদি তুমি কাঁকরটা স্পর্শ করো তোমার অসার কাজ হবে, ওলামারা বলছেন তোমার জুমা বাতিল হয়ে যাবে, কাঁকর স্পর্শ করলে। আর তুমি পানির বোতল স্পর্শ করে পান করছো, এটা কি কাঁকর স্পর্শ করা থেকে বড় না ছোট? তাহলে বোঝা গেল যে কাজ তোমার চলবে না। অনেকে দাঁতন করছে, হ্যাঁ এগুলো হচ্ছে ফালতু কাজ। জুমা পড়তে এসেছ, জুমার যে একটা গুরুত্ব আছে, খোদবা চলছে, খোদবাতে কোরআনের কথা আলোচনা হচ্ছে, শোনো। বলছে হুজুর বুঝি না তো। বুঝো না, ঠিক আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবে তখন কি বলো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, একবার পড়লে দশ বার রহমত, দোয়ার আজ দোয়ার সময় এলে বলো আমিন, কমসে কম এগুলো তো বোঝো। তাহলে এত বড় গুরুত্ব, সেই জুমার আগে অনেকে সুরা কাহাব পড়ে, পড়তে পারে, বসে আছি, বসে থাকার তাইতে সুবহানাল্লাহ। আর বেশি বেশি দরুদ পড়তে হয় জুমার দিনে তাই না? বেশি বেশি দরুদ পড়তে হয়। তো শুধু জুমার আগে নয়, জুমার আগে পরে জুমার রাত্রে যখন আপনি সুরা কাহাব পড়বেন এই ফজিলত পাবেন। একটা হাদিসে আছে যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাব পাঠ করবে তার এক সপ্তাহের জন্য জীবন আলোকিত হয়ে যাবে। আল্লাহ আকবার, জীবনকে আলোকিত করতে চান না? চান না? ওরা বলে আলোক প্রাপ্ত। কিসের আলো রে? দুনিয়ার আলো। আর আপনি হবেন আলোক প্রাপ্ত কিসের আলো? কোরআনের আলো। আল্লাহ আকবার, আল্লাহর পক্ষ থেকে আসা নূরের আলো। এক সপ্তাহের জন্য আলোক প্রাপ্ত হবেন জুমার রাতে কিংবা দিনে যদি সুরা কাহাব পাঠ করেন। আরেকটা বর্ণনায় আছে যে তোমার মাঝে এবং আল্লাহর ঘরের মাঝে কি হয়ে যাবে? পথ আলোকিত হবে। বলা হয়েছে যে তাহলে তুমি আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক লাভ করবে। বুঝতে পারলেন? বহু ভাই এসেছেন দেশ থেকে এখানে, বহু টাকা খরচ করে, বেতন কম, তাও জেনে শুনে খালি আল্লাহর ঘর একবার দেখবো, আসে না নেই? মনের ভেতরে কত আশা, কত আকাঙ্ক্ষা যে আল্লাহর ঘরটা একবার দেখব। কত ভাই সেখানে আছেন, চাকরি করেন, ব্যবসা করেন, টাকা জমান, হালাল টাকা জমান, কি জন্য? যে একবার আল্লাহর ঘরটা দেখব, তাই না? এরকম সৌভাগ্য লাভ করার জন্য তারা করে থাকেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। সুরা কাহাব পাঠ করেন প্রত্যেক জুমার দিনে অথবা রাতে সুরা কাহাব তেলাওয়াত করেন, তাহলে পরে ইনশাআল্লাহ কাবা শরীফ যাওয়ার ব্যবস্থা আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যাবে। সুরা কাহাব পড়ছিল, ওয়াইন্দাহু ফারাসুন মারবুতুন বিশাতানাইন, তার কাছে ছিল ঘোড়ার দুটো রশি দিয়ে বাঁধা, ঘোড়া ছিল। ফাগাশাতহু সাহাবা, এমন সময়ে ঘোড়ার ওপরে দেখা গেল মেঘ, তাকে মেঘ ঢেকে নিল, ঘোড়া পাশেই আছে উপরে মেঘ। ফাজা আলাত তাদনু, মেঘটা কাছে হতে লাগল। ওয়াজা আলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা, আর ঘোড়াটা তা দেখে চকতে লাগলো, চকা বলে না গরু চকা, ঘোড়া চকে গেছে। চকে গেছে মানে কি, মানে সেই দেখে কিছু দেখে যেমন ছটফট করে, এটাকে কি বলে, চকা বলে, তাই না? তো চোখে চকতে লাগলো। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন লোকটি সকাল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন যে রাত্রে, এ রাসূলুল্লাহ, রাত্রে আমি কোরআন পড়ছিলাম, এই অবস্থা হচ্ছিল, আমার ঘোড়াটা চোখে যাচ্ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে কি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত, তিলকা সাকিনাতু তানাজ্জালাত লিল কোরআন, বুখারী মুসলিমের হাদিস। এ হচ্ছে সেই প্রশান্তি যা তোমার কোরআন তেলাওয়াতের কারণে অবতীর্ণ হয়েছিল। আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত করলে পরে প্রশান্তি অবতীর্ণ হয়, সেটা ঘোড়ার কাছে কি, মেঘের আকারে। সুতরাং কোরআন তেলাওয়াত করলে আপনার প্রশান্তি আসবে। কোরআন যদি আপনি পড়েন তাহলে কাল কেয়ামতের দিনে কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে। এই কথা বলে আমি শেষ করে দেবো, কারণ টাইম শেষ হয়ে গেছে। তারপরে আগামীতে ইনশাআল্লাহ আমরা আলোচনা রাখবো, কিন্তু দুঃখের বিষয় রমজানের ভিতরে তো নানা রকম দর্স আছে, আবার রমজানের পরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব কি কেরাআতুল কোরআন সাবাবুল লিনাইলি শাফা ইয়াউমাল কিয়ামা, কেয়ামতের দিনে সুপারিশ পেতে ইচ্ছুক কি না, নাকি বিনা সুপারিশে জান্নাতে যাবেন, সেরকম মনে হয় না, তাই না? সেরকম কাজ কেউ করতে পারি যে বিনা সুপারিশে জান্নাত চলে যাব? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করবেন, সেই সুপারিশের আশা রাখেন না রাখেন না, সেই সুপারিশের কামনা করেন না করেন না, কার কাছে? না রাসূলুল্লাহর কাছে, আল্লাহর কাছে। কোনদিন রাসূলের কবর জিয়ারত করতে গিয়ে বলেন না যে নবী কাল কিয়ামতের দিনে, ইয়া রাসূল আল্লাহ কাল কিয়ামতের দিনে আমার জন্য সুপারিশ করবেন, বলা যাবে না? কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে, যে আল্লাহ কাল যেন আমি আমার নবীর সুপারিশ পাই বা লাভ করি ইত্যাদি। তো কোরআন সুপারিশ করবে, কোরআন যদি আপনি পড়েন কাল কোরআন আপনার জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ লি আসহাবে, তোমরা কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কারণ কাল কিয়ামতে এই কোরআন তার পাঠকারীর জন্য সুপারিশকারী রূপে হাজির হবে। কোরআন সূরা বাকারা এবং আলে ইমরান কাল কেয়ামতের দিনে আগে আগে আসবে, ঝাঁকে ঝাঁকে পাখির মতো আসবে, এসে আপনার জন্য সুপারিশ করবে, বরং আল্লাহর কাছে আপনার জন্য হুজ্জত করবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিল কোরআন ইয়াউমাল কিয়ামাহ তাকদুমুহু সূরাতুল বাকারা ওয়া আল ইমরান তুহাজ্জানি আন সাহিবিহিমা, সূরা বাকারা সূরা আলে ইমরান আগে আগে এসে দেখেন আল্লাহ তাআলা কাল কেয়ামতের দিনে বিভিন্ন জিনিসকে, আপনার আমলকে রূপদান করবেন, তাই না? আপনার আমল ওজন হবে, আমল কোন রূপ আছে, ওজন হবে, আল্লাহ তাআলা রূপদান করে ওজন করবেন, সূরা বাকারা সূরা আলে ইমরানকে রূপদান করবেন, এবং আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহর সঙ্গে হুজ্জত করবে যে আল্লাহ এই দুনিয়ার বুকে কোরআন পড়েছিল, অতএব একে কি করা হোক, মাফ করে দেওয়া হোক, সুপারিশ করবে কোরআন। আর যারা কোরআন জেনে কোরআন পড়ে না, কোরআন পড়তে জানে কোরআন পড়ে না, কোরআন না জেনে শুধু ঘুমায়, আর ঘুমায়, ঘুমানোর অভ্যেসটা ওসব মহিলাদের বেশি, ঘরে থাকে কাজ ধান্দা নেই, বেশি করে ঘুমাও, খাও আর ঘুমাও। আর পুরুষরা যারা ফজরের সময় ঘুমায়, সারা রাত ঘুমায়, ফজরের সময় ঘুমিয়ে থাকে, কোরআন যদি না পড়ে, কোরআন তেলাওয়াতকারী কারি সাহেব যদি কোরআন না পড়ে, হাফেজ সাহেব যদি কোরআন না পড়ে, এবং যে কোরআন পড়তে পারে সে যদি কোরআন না পড়ে, একটা হাদিস আছে শুনে জানেন তো আপনারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন যে একটা লোক শুয়ে আছে আর তার মাথায় পাথর মারা হচ্ছে, গোল পাথর এইভাবে মারা হচ্ছে, ঠিক মাথায় গিয়ে পড়ছে আর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আর পাথরটা গড়িয়ে চলে যাচ্ছে। তারপর সেই লোক ফেরিস্তা, ফেরিস্তা পাথরটাকে কুড়িয়ে আনতে আনতে মাথাটা আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে, আবার মারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সুবহানাল্লাহ, এই লোকটার অন্যায় কি যে একে এভাবে পাথর মারা হচ্ছে, বোধে দুটো দুরকম বর্ণনা আছে। নম্বর এক, ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো, ফজরের নামাজ পড়ার কোনো রাত জেগে, বুঝতে পাচ্ছেন তো, আজকাল তো আবার নেট হয়েছে, বউ নেই সাথে কিন্তু নেট আছে কাছে, সমস্যা কি? এই দেখতে দেখতে দেখতে হয়তো বা বউয়ের সঙ্গে ভিডিও চ্যাট করতে করতে, কিংবা অন্য বউ, নিজের বউ না হোক পরের বউকে নিয়ে চ্যাট করতে করতে করতে করতে ঘুম আসতেই চায় না, হুজুর ঘুম আসে না, উল্টো পাল্টা করতে করতে রাত দুটোর সময় ঘুমালে আর ফজর নামাজ পড়বেন? আপনি চারটের সময় ফজর হয়, তিনটের সময় ঘুমান আর ফজরের নামাজ পড়তে পারবেন? মাথা ভারী হয়ে যাবে, যদি কেউ জাগিয়ে দেয় উঠছি, তারপরে দেখবেন উঠতে পারেননি, অ্যালার্ম বাজছে খেয়াল নেই, কিংবা টিপে দিয়ে আবার ঘুমিয়ে গেলেন, এরকম হয় না? হয় না, এরকম হয়। এই লোকের মাথা ভারী হয়েছিল ফজরের নামাজ পড়তে, এর মাথা কাজ হালকা করা হচ্ছে পাথর মেরে মেরে। আর দ্বিতীয় বর্ণনা হলো যে কোরআন পড়তো না, কোরআন জানতো কোরআন পড়তো না, রাতে ঘুমাতো আর দিনে আমল করতো না, এর জন্য এর পাথায় পাথর মেরে মেরে মাথাকে হালকা করা হচ্ছে। কোরআন না পড়ার এই শাস্তি কাল কেয়ামতে, কাল কেয়ামতে বা না কেয়ামতে না, এটা এটা মধ্য জগতে কবরের শাস্তি, কেয়ামতে যা হবার হবে, কিন্তু এটা কবরের শাস্তি। যাই হোক, কথা অনেক হয়ে গেল, আছে অনেক কথা বলার, অনেক কিছু বাকি। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন, যা শুনছি তার উপরে যেন আমল করি, যা বলছি তার উপর যেন আমল করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন, কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন, কারণ এখানে বিশেষ করে দেশে এত বড় হয়ে গেছে আর কোরআন, আমাদের দেশে যারা ছোট ছোট বাচ্চা তারা কোরআন পড়তে যায়, ছোট ছোট মেয়েরা কোরআন পড়তে যায় মসজিদের হুজুরের কাছে, আর বড় হয়ে গেলে গায়ে ফুল ফুটলে আর যায় না, আর কোরআন, হ্যাঁ বড় হয়ে গেছে আর কোরআন শেখার, আর কোরআন শেখার প্রয়োজনও মনে করে না, ওটা একটা ফালতু বা বাড়তি কাজ আর কি, সবের কাজ না করলেও হবে এরকম মনে করে, কিন্তু না, কোরআন ছোট হোক বড় হোক যে জানে না তাকে শিখতেই হবে, অবশ্যই শিখতে হবে, এটা এই ইলম হচ্ছে তলব করা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইলম তলব করার ফরজ পালন করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين।